কনিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 34তম পাঠের মূল বাক্য হচ্ছে ইয়ারাকাকুতে ওইশি দেস, বেশ নরম আর সুস্বাদু। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। কিন্তার সঙ্গে আন্না ক্যাম্পাস উৎসবে যোগ দেওয়ার পর তারা দুজন একটি কনভেয়ার বেল্ট সুশি রেস্তোরাঁয় এসেছে। এ ধরনের রেস্তোরাঁয় গ্রাহকদের সামনে একটি কনভেয়ার বেল্টের উপরে সুশি ভর্তি বাটি চলমান থাকে, যেখান থেকে গ্রাহকরা পছন্দ মতো বাটি তুলে নিতে পারেন। সুশির মূল্য অনুযায়ী প্লেটের রং নানা রকম হয়ে থাকে। এবার তাহলে শোনা যাক 34তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে ইয়ারাকাকুতে ওইশি দেস, বেশ নরম আর সুস্বাদু। আ, টোরো গা কিতা। টোরো তে নান দেসু কা? মাগুরো নো ওনাকা নো বুবুন দেসু। দোজো। ইতাদাকিমাসু। ইয়ারাকাকুতে ওইশি দেসু। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। যে ধরনের সুশি কেন্তার পছন্দ তা সামনে চলে এসেছে। আ, তোরো গা কিতা, বাহ তোরো এসে গেছে। আ, এই শব্দটি দিয়ে বিস্ময় প্রকাশ করা হয়। প্রিয় খাবার এসেছে বলে কেন্তা উচ্চস্বরে বলে উঠল তোরো। এটা হল টুনা মাছের পেটের অংশ যা তেলযুক্ত। না বাক্যের কর্তা নির্দেশ করে। কিতা এসেছে, এটা হল কিমাস অর্থাৎ আশা ক্রিয়ার তারূপ। এটি দিয়ে ক্রিয়ার সম্পূর্ণ রূপ বোঝায়। কিতা শব্দটির মার্জিত রূপ হচ্ছে কিমাসিতা। তোরো কিছুটা দামি খাবার, তবে সুশি রেস্তোরাঁর মেনুতে এটি একটি জনপ্রিয় পদ, তাই না? হ্যাঁ, আন্না কখনো তোরো খায়নি, তাই সে কেন্তাকে জিজ্ঞেস করল তোরো তে নান দেসু কা, তোরো বলতে কি বোঝায়। কোন শব্দের অর্থ বুঝতে না পারলে ওই শব্দটির পরে তে নান দেসু কা, বলতে কি বোঝায় কথাটি জুড়ে দিয়ে অর্থ জিজ্ঞেস করা যায়। নাম মানে হল কি, বাক্য শেষ করার মার্জিত শব্দ, তবে এর পরে কা জুড়ে দিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরে উচ্চারণ করলে বাক্যটি প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। এ নিয়ম তো আপনার আগেই শিখেছেন। তে নান দেসু কা, এটি বেশ কাজের একটি বাক্যাংশ, তাই না? সত্যি। চলুন অনুশীলন করা যাক। তোরো বলতে কি বোঝায়? তোরো তে নান দেসু কা, উত্তরে কেন্তা জানাল মাগুরো নো ওনাকা নো বুবুন দেসু, এটা হল টুনা মাছের পেটের অংশ। মাগুরো মানে হল টুনা মাছ, নো এটি হচ্ছে সম্বন্ধ পদ, ওনাকা অর্থ হল পেট, এরপরে আবারও আছে সম্বন্ধ পদ নো, আর বুবুন মানে হল অংশ, দেশ যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। তার মানে এই বাক্যটিতে দুইবার সম্বন্ধ পদ নো ব্যবহার করা হয়েছে, তাই না? দেখুন, মাগুরো নো ওনাকা নো বুবুন কথাটির অর্থ দাঁড়ায় টুনা মাছের পেটের অংশ। বাংলাতেও আপনাকে দুইবার এর যুক্ত করতে হচ্ছে মাছের এবং পেটের বোঝানোর জন্য। একইভাবে জাপানিতেও যতবার প্রয়োজন ততবার নো জুড়ে দেওয়া যায়। এরপর কেন্তা বলল দোজো, খেয়ে দেখুন প্লিজ। মনে রাখবেন দোজো কথাটি বলা হয় কোনো কিছু সাধার সময় বা কিছু করে দেখার আমন্ত্রণ জানানোর সময়। এবার আন্না বলল ইতাদাকিমাস, আহারের জন্য ধন্যবাদ। আক্ষরিক অর্থ হল সবিনয় গ্রহণ করছি। ইতাদাকিমাস কথাটি সাধারণত খাবার খেতে আরম্ভ করার সময় বলা হয়, আর খাওয়া শেষ করে বলা হয় গোচিসোসামাদেশিতা, মানে আহারের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। যাই হোক, প্রথমবার তোরো খেয়ে আন্নার কেমন লাগলো শুনি। ইয়ারাকাকুতে ওইশি দেসু, এটা বেশ নরম এবং সুস্বাদু। আজকের মূল বাক্য এটাই। ইয়ারাকাকুতে এটি হচ্ছে ইয়ারাকাই, নরম বা কচি বিশেষণটির তে রূপ, এবং ওইশি হল আরেকটি বিশেষণ যার অর্থ সুস্বাদু। দেশ যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। দেখা যাচ্ছে শুধু ক্রিয়াপদ নয়, বিশেষণেরও তে রূপ আছে, তাই না? হ্যাঁ, যখন আপনি একাধিক বিশেষণ একসঙ্গে ব্যবহার করবেন তখন শেষ বিশেষণটি ছাড়া আগের সবগুলো বিশেষণের তে রূপ ব্যবহার করতে হবে। কাজে ইয়াওয়ারাকাই এবং ঐশি বলতে গিয়ে আগের বিশেষণটি অর্থাৎ ইয়াওয়ারাকাই বদলে এর তে রূপ ইয়াওয়ারাকাকতে ব্যবহার করতে হয়েছে এবং এর পরে যুক্ত হয়েছে ঐশি। এবার চলুন আরেকবার শোনা যাক ৩৪তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল ইয়াওয়ারাকাকতে ঐশি দেস, বেশ নরম আর সুস্বাদু। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখলাম একটি বিশেষণের তে রূপ। ইয়াওয়ারাকাকুতে এই রূপ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, দুটি বা তার চেয়ে বেশি বিশেষণ একসঙ্গে ব্যবহার করতে হলে শেষটি ছাড়া আগের সবগুলো বিশেষণের তে রূপ ব্যবহার করতে হয়। এবার কিভাবে বিশেষণের তে রূপ বানাতে হবে তা বলে দিচ্ছি। আপনারা জানেন জাপানি ভাষায় বিশেষণ দুই রকম, ই বিশেষণ এবং না বিশেষণ। ই বিশেষণ হল সেগুলো যাদের শেষ অক্ষরটি হল ই, যেমন সস্তা বা কম দামি অর্থ হল ইয়াসুই। এবার ই বিশেষণের তে রূপ বানাতে হলে শেষ উচ্চারণ ই বাদ দিয়ে সেখানে জুড়ে দিন কুতে, তাহলে সস্তা ইয়াসুই শব্দটি হয়ে যাবে ইয়াসুকুতে। এভাবে খুশি তানোশি হয়ে যাবে তানোশিকুতে। তবে একটু ব্যতিক্রমী শব্দ হচ্ছে ই, অর্থাৎ ভালো, এটি হয়ে যায় ইয়োকুতে। অন্যদিকে বিশেষ্য পদের আগে যুক্ত হওয়ার ক্ষেত্রে যেসব বিশেষণের সঙ্গে না যোগ করতে হয় সেগুলো হচ্ছে না বিশেষণ, যেমন গেঙ্কি সুস্থ সবল। কাজেই জাপানিতে ব্যক্তি অর্থ হিতো বিধায় সুস্থ সবল ব্যক্তি অর্থ দাঁড়াবে গেঙ্কি না হিতো। এবার না বিশেষণের তে রূপ শেখার পালা। খুব সহজ, কোনো পরিবর্তন ছাড়াই শুধু জুড়তে হবে দে, তাহলে সুস্থ সবল অর্থাৎ গেঙ্কি হয়ে যাবে গেঙ্কি রে। যদি বলতে চান সুস্থ সবল এবং প্রফুল্ল ব্যক্তি, সেক্ষেত্রে যেহেতু প্রফুল্ল মানে আকারুই, তাই পুরো কথাটি হবে গেঙ্কি রে আকারুই হিতো। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ ভঙ্গি প্রকাশ করে। আজ খাবারের স্বাদ প্রকাশক কিছু শব্দ শেখা যাক। আসারি, আসারি এই শব্দটি হালকা স্বাদের খাবার প্রকাশ করে, যেমন বলা যেতে পারে এই খাবারটি খেতে আসারি। এবার এর বিপরীত শব্দটিও শেখা যাক। কোত্তেরি, কোত্তেরি তেলযুক্ত এবং গুরুপাক খাদ্য বোঝায়, যেমন বলা হয়ে থাকে এই রামেন নুডলসের স্বাদ কোত্তেরি। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ আসারি এবং কোত্তেরি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, খাবার খাওয়ার আগে ইতাদাকিমাস বলার মধ্য দিয়ে আমরা এর প্রস্তুতকারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। এছাড়া মাছ মাংস শাক সবজি সহ যারা প্রকৃতির এসব দান উৎপাদন করেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। চলুন আরেকবার শুনে নেওয়া যাক আজকের কথোপকথন। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল ইয়াওয়ারাকাকুতে ঐশিই দেস, বেশ নরম আর সুস্বাদু। আগামী পর্বেও চলন্ত সুশির রেস্তোরাঁয় তাদের কথাবার্তা চলবে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ও আইশিমাশো।